আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একটা ব্যতিক্রম ধর্মী কথা নিয়ে আলোচনা করব, যেটা মসলা মাসাইল সংক্রান্ত নয়। একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের সকলকেই পরকাল যেতে হবে, ইহকাল চিরকাল নয়, বরং পরকালই হচ্ছে চিরকাল। আর সেখানে গিয়ে সমস্ত মানুষকে আফসোস করতে হবে, মোমেনরাও আফসোস করবে কোনো কোনো বিষয়ে, আর কাফেররা তো করবে। আফসোস কখন হয়? যখন আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া না যায় আফসোস হয়। আফসোস কখন হয়? যখন আঘাত পাওয়া যায়, কোনো বিষয়ে শাস্তি পাওয়া যায়, তখন আমাদের আফসোস হয়, হায়রে এমন কাজ যদি না করতাম যার ফলে এই শাস্তি হচ্ছে, কি এমন কাজ যদি করতাম তাহলে আমার এই শাস্তিটা হতো না, কিংবা এমন কাজ যদি করতাম তাহলে আমি এই মর্যাদা লাভ করতাম। এই যে বিভিন্ন ধরনের আফসোস, এই আফসোস হবে কেয়ামতের দিনে পরকালে, কেয়ামতে মাঠে ময়দানে এবং জাহান্নামে। বেশিরভাগ কাফেররা আফসোস করবে। এমনি আফসোসের বহু ধারা আছে, বহু রকম আছে, কিন্তু আমরা কেবল যেখানে পরিষ্কারভাবে আফসোসের কথা বলা হয়েছে কোরআন ও হাদিসে, সেই কথাগুলো নিয়ে আলোচনা করব। এমনিতে ইয়াউমুল হাসরা বলা হয়েছে, কেয়ামতের একটা নাম হচ্ছে ইয়াউমুল হাসরা, মানে আফসোসের দিন, অনুতাপের দিন। অথচ সেই দিনে আফসোস ও অনুতাপ করলে কোনো কাজে দেবে? কোনো কাজে দেবে না, কারণ সময় শেষ, পরীক্ষার মানে খাতা নিয়ে নেওয়া হয়েছে, বাইরে গিয়ে আই যা এটা ভুল হয়ে গেছে, আর খাতা ফেরত দেওয়া হবে? যে আর না ঠিকটা লিখে দিই, আমাদের পরীক্ষার সময় দেখেছেন, দেখি হুজুর একবার খাতাটা দেন, এটা ঠিক না, শেষ, সময় শেষ হয়ে গেছে, লেখা হয়ে গেছে, আর ফিরিয়ে দেওয়া হবে না, আর তখন হবে আফসোস। তো এই আফসোসের কিছু কিছু কথা আমরা বলবো। মহান আল্লাহ কোরআনে বলেছেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون. سورة أنعام 31 نمبر آيات. جرى الله سخط كي مِثْثَا মনে করে, তার মানে পরকালকেই মিথ্যা মনে করে, যে মরণের পর একটা জীবন আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অনেকেই বিশ্বাস করে না, যেমন অনেকেই বলে যে এখানেই মরণ, এখানেই আবার পুনরায় জন্ম হবে, অনেকেই বলে মাটির ধুলোতে মিশে যাব, সুতরাং আবার কি। কিন্তু আসলে জীবন আছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই যারা এটাকে মিথ্যা মনে করে। এমনকি অকস্মাত যখন তাদের নিকট কেয়ামত উপস্থিত হবে, তখন তারা বলবে হায় আফসোস। কেয়ামত যখন দেখতে পাবে তখন বলবে হায় আফসোস, এ কেয়ামতকে আমরা অবজ্ঞা করেছি, মানে ব্রেনে ধরেনি, মনে ধরেনি, বিশ্বাসে ধরেনি যে এটা হতে পারে, এটা হবে। এই আফসোস তখন আসবে, তারা তাদের পিঠে নিজেদের পাপ ভার বহন করবে, দেখো তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট। আরেকটা আফসোসের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা যেখানে আফসোস কথাটা বলছেন, এরপরেই আর কি, ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জানবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। কি বলবে? তোমাদের অজ্ঞতা সারে, আল্লাহ বলছেন, তোমাদের অজ্ঞতা সারে, অজ্ঞাত সারে, তোমাদের উপর অতর্কিতে শাস্তি আসার পূর্বে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের তরফ থেকে যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো। তার আগে আল্লাহ বলছেন, আনিবু ইলা রব্বিকুম ওয়াসলিমুলাহ, তোমরা রবের দিকে ফিরে এসো, রবের দিকে নিজেদেরকে সমর্পণ করো, মিন কাবলিয়া ইয়াতিয়াকুম আযাবু সুম্মা লা তুনসারুন, যেদিনে আযাব এসে যাবে এবং তোমাদেরকে সাহায্য করা হবে না। তারপরে আল্লাহ এটা বলছেন যে তোমরা কোরআনের অনুসরণ করো, যাতে কাউকে বলতে না হয় আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতা, এই যে হাই আফসোস, হাই আফসোস, কাউকে বলতে না হয় হাই আফসোস, আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি তো শৈথিল্য করেছি, আর অবশ্যই আমি ঠাট্টা বিদ্রুপকারীদের একজন ছিলাম। যখনই ওয়াজ নসিহত শুনতাম ঠাট্টা বিদ্রুপ করতাম, যখনই আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে দিন সম্পর্কে শুনতাম ঠাট্টা বিদ্রুপ করতাম, আর আল্লাহ সম্পর্কে বহু শৈথিল্য করেছি। আল্লাহর কথা শোনার ব্যাপারে, আল্লাহর আজাব সম্পর্কে বা আল্লাহর আনুগত্যর ব্যাপারে, রাসূলের আনুগত্য ব্যাপারে বহু শৈথিল্য করেছি। তো সেই দিন যেদিন তোমাদেরকে বলতে হবে হাই আফসোস, আমি তো আল্লাহর ব্যাপারে আল্লাহর হকে বহু শৈথিল্য করেছি। আফসোস করে বলবে, হাই যদি আল্লাহ আমাকে, আল্লাহ তাআলা আমাকে হেদায়াত করতেন তাহলে আমি মুত্তাকি হতাম। তার মানে এখানে কার দোষ হলো শেষকালে? আল্লাহর দোষ। আল্লাহ চাইলে এটা হতো না, তাই না? কথা ঠিকই, কিন্তু এই এই শয়তানের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে কি বাঁচা যাবে? কারণ মানুষকে তো এখতিয়ার দেওয়া হয়েছে, মানুষকে তো পুতুল বানানো হয়নি, তাকে এখতিয়ার দেওয়া হয়েছে, তাকে বলে দেওয়া হয়েছে, আর তখন বলবে যদি আল্লাহ হেদায়াত করতেন তাহলে আমি মুত্তাকি হতাম। অথবা আও তাকুলা হিনা তারানা আযাব লাউ আন্নালি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন, যখন আযাব প্রত্যক্ষ করবে, আর প্রত্যক্ষ করার পর যেন কাকে বলতে না হয় হাই যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটত, আমি সৎকর্ম পরায়ণ হতাম। ওই আফসোস করবে যদি একবার পৃথিবীতে ফিরে যেতাম। হাসান বাসরি থেকে বর্ণিত আছে যে মাটি দেওয়ার সময় যখন মাটি দেওয়া হয়ে গেল, দাফন হয়ে গেল, তখন বলছে বাদশাহ শোনো এখন কি হবে? বলছে প্রশ্ন করা হবে। প্রশ্ন, তারপর এখন কি চাইবে ও? তো বলছে এখন চাইবে যদি আবার তাকে ফিরিয়ে দেওয়া হয় ভালো কাজ করবে। বলছে তাহলে শোনো বাদশাহ, তুমি এখন দুনিয়াতে আছো, ভালো কাজ করে নাও, কারণ তখন তোমাকে ফিরে আসতে দেবে না, ফিরতে দেবে না, তোমাকে ফিরতে ফেরার সুযোগই হবে না। সুতরাং সেই দিন আসার আগে, আফসোস করার আগে তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ বলবেন আসলে বালা কাদ জাআতকা আয়াতি, বালা কাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন, বরং ব্যাপার হচ্ছে কি, প্রকৃত ব্যাপার হচ্ছে এই যে আমার নিদর্শন সমূহ তোমাদের নিকট এসেছিল, আমার আয়াত এসেছিল, কিন্তু তুমি ওইগুলিকে মিথ্যা ধারণা করেছিলে এবং অহংকার করেছিলে, আর তুমি ছিলে অবিশ্বাসীদের একজন। এগুলো অবশ্য কাফেরদের কথা, আচ্ছা কাফেরদের কথা, এবং যারা আজাব মানে মুমিনদের, যাদের আজাব হবে আল্লাহর হকের ব্যাপারে শৈথিল্য করেছে, তারাও এরকম আফসোস করতে পারবে, করে করতে পারে। বেশ, অন্য এক আফসোস, ওয়াম্মা মানু উতিয়া কিতাবাহু বিশিমালে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সূরা হাক্কা 25 নম্বর আয়াত, আগে যেগুলো বললাম সূরা জুমারের আয়াত। এখানে হাশরের ময়দানে একটা মানে অবস্থা বর্ণনা করা হচ্ছে, পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। আপনারা জানেন, শুনেছেন যে হাশরের ময়দানে আমল নামা বিতরণ করা হবে, তাই না? নিজে নিজের রেজাল্ট বিতরণ করা হবে। এবারে বিতরণটাও হবে এমনভাবে যে যার ভালো রেজাল্ট সে পাবে কোন হাতে? আল্লাহ আকবার, ডান হাতে। আর যার খারাপ রেজাল্ট সে কোন হাতে পাবে? বাম হাতে। ডান হাত বাড়িয়ে নিতে পারবে না? না না, সে উপায় নেই, বাম হাতেই তাকে নিতে হবে। তো ডান হাতে যে পাবে সে তো খুব খুশ হবে, এসেও দেখো আমার রেজাল্ট দেখো কত ভালো হয়েছে, তাই না? আমি বিশ্বাস করেছিলাম তার জন্য আমার এই, তাই না? আর যার রেজাল্ট খারাপ হবে, যার বাম হাতে দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে হাই ইয়া আলাইতানি, হাই আফসোস, আমাকে যদি দেওয়াই না হতো আমার আমল নামা, আমার দরকার ছিল না দা। কারণ আমি বুঝতেই পারছি ব্যাপারটা কি, বাম হাতে পেয়েছি, এখন যদি আমাকে আমল নামাটা দেওয়াই না হতো তাহলে কত ভালো হতো। আমি যদি না জানতাম আমার হিসাব, ওলা মাদ্রি মা হিসাবি, আমার হিসাব জানার দরকারও ছিল না, আমি যদি হিসাব নাই জানতে পারতাম, হায় আমার মৃত্যু যদি আমার শেষ হতো, ইয়ালাইতাহা কানাতিল কাদিয়া, মরণটাই যদি শেষ হতো, যেমন অনেকে মনে করছে আজকাল মরণটাই শেষ, এরপরে আর কিচ্ছু না। সুতরাং সেখানে আফসোস হবে কি যদি মৃত্যুটাই আমার শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে এলো না, আর হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল পৃথিবীর বুকে সেই ক্ষমতা দিয়ে আমি বহু কিছু করেছি, সেই ক্ষমতা কোথায়, শেষ, সেই বাহুবল কোথায়, সব শেষ। এখানে কেয়ামতে লা বাইউন ফিহি লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা, যেখানে না কেনা বেচা আছে, না সেখানে ঘুষ আছে, না সেখানে পুরস্কারের ব্যাপার আছে, সেখানে বকশিস দেওয়ার কথা নেই, সেখানে বিনিময়ের কথা নেই, কিচ্ছু নাই, আর না বন্ধুত্ব আর না আত্মীয়তা কোনো কাজে দেবে, কোনো কিচ্ছু না, আমার ক্ষমতা চলে গেছে। ফেরেশতাদেরকে বলা হবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরোকে ধরো, ধরে ওর গলদেশে গলায় বেড়ি পড়িয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, পুনরায় সত্তর হাত দীর্ঘ এক শিকলে তাকে শিকলিত করো, শিকল দিয়ে তাকে বাঁধা হবে, কত লম্বা, সত্তর হাত, জানি না তার প্রয়োজন আছে কিনা, কিন্তু তাকে এমন করে বাঁধা হবে যে সে যেন কোন রকমের হরকত না করতে পারে, নড়াচড়া করতে না পারে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠেই বিচার হয়ে যাবে, বিচার হওয়ার পরে আপনারা জানেন যে প্রাণীর বিচার হবে না, হবে না, প্রাণীরও বিচার হবে, কেমন হবে, যে যা সিংওয়ালা যে অত্যাচার করেছিল যা সিং নেই তার কাছে তার বদলা দেওয়া নেওয়া হবে, তারপরে শেষকালে কি হবে, তাদেরকে কি করা হবে, বলবে তোমরা মাটি হয়ে যাও, মাটিতে পরিণত করা হবে। এই জিনিসটা দেখে কাফেররা ভাববে হাইরে এ তো ভালো হলো, এদের তো ভালো হলো, কিন্তু আমাদের কি হবে, আমাদেরকে কোথায় দেওয়া হবে, লাল ঘরে, আমাদেরকে মাটিতে পরিণত করা হবে না, আমাদেরকে আগুনে ভরে দেওয়া হবে, তখন আফসোস করবে, আফসোস করে বলবে মা কাদ্দামাতে ভাইয়া কুলুল কাফির ইয়া লাইতানি কিন্তু তোরাবা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সতর্ক করেছি, ইন্না আনজারনাকুম আযাবান কারিবা, নিকটবর্তী আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছি, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, মানুষ যা করেছে কাল তা দেখতে পাবে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া ওয়া আম্মা মান কি বলে ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খাইরান ইয়ারা শাররান ইয়ারা, তার মানে ভালো করলেও দেখতে পাবে, মন্দ করলেও দেখতে পাবে। আর তখন এইসব দেখে ইয়াকুলুল কাফের, যখন এই অবস্থা দেখবে তখন কাফের বলবে ইয়া লাইতানি কুনত তুরাবা, হাই আফসোস যদি আমি মাটি হতে পারতাম। সূরা নাবা 40 নম্বর আয়াত। অন্য এক দৃশ্য কাল্লা ইজা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, যখন পৃথিবীকে দক দক বলে একদম চূর্ণ বিচূর্ণ করা হবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর রব আসবেন, কোথায় আসবেন, বিচারের জন্য আসবেন, আর সেই সঙ্গে সারি সারি বদ্ধ হয়ে ফেরেশতারা আসবেন, ওয়া জিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন জাহান্নামকে আনয়ন করা হবে, বিচার কোথায় হবে, বাচ্চা নন্দার বিচার কোথায় হবে, হাসনের ময়দান কোথায় হবে, শাম দেশে, পৃথিবীতেই হবে, শাম দেশে হবে, শাম দেশ, তারপরে তো লোক যদ্দূর যায় আর কি, তো পৃথিবীতেই হবে, জাহান্নাম কিন্তু পৃথিবীতে নেই, আনয়ন করা হবে, শিকল দিয়ে বেঁধে আনা হবে, জাহান্নামকে আনা হবে, আর সেই দিনে মানুষ উপদেশ গ্রহণ করবে, আরে সর্বনাশ, মোল্লারা যা কইত এখন তো সব ঠিক দেখছি, চোখের সামনে দেখছি, তাই না, এখন হচ্ছে বলি বাবরে আইনাল ইয়াকিন, এখন আইনে ইয়াকিনে দেখছি, ওয়ান আল্লাহু যিকরা, সেদিনে উপদেশ কোনো কাজে দেবে না, ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হাই আফসোস, হাই রে আফসোস, যদি আমার জীবনের জন্য, এই জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম, যদি আমি জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম তাহলে আমার এই অবস্থাটা হতো না। সুতরাং আফসোস করবে যে যদি পরকালের জন্য আরো কিছু করতাম, পরকালের জন্য যদি আমি বিশ্বাস ঈমান আকীদা আমল সহি করতাম, বেশি বেশি আমল করতাম, তাহলে কতই না ভালো হতো। আর একটা দৃশ্য, ওলাউ তারা ইজ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিব বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, ওই যে আগে একবার পার হয়ে গেল যে তারা জাহান্নাম, এটা জাহান্নামের মানে দৃশ্য, যে বলবে যে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো, তাহলে আর দ্বিতীয়বার আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করতাম না, তাই না? কিন্তু এ সুযোগ হবে? এ সুযোগ নেই। সূরা আনআম 27 নম্বর আয়াত, ওলাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসুহুম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহা ইন্না মুকিনুন। সূরা সাজদা, সূরা সাজদার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা মাথা নত করে থাকবে, মুজরিমরা, অপরাধীরা, আর তারা বলবে রাব্বানা আবসারনা সামিনা, এখন তো দেখলাম, স্বচক্ষে দেখলাম এবং স্বকানে স্বকর্ণে শুনলাম, সুতরাং ফারজিনা, আমাদেরকে ফিরিয়ে দেন, কোথায়? পৃথিবীতে, আবার সেই পৃথিবীতে ফিরিয়ে দেন, না আমাল সালেহা, ভালো কাজ করব, ভালো কাজ করব, ইন্না মুকিনুন, এখন আমাদের বিশ্বাস হয়েছে। কিছু মানুষ আছে বিশ্বাস করতে চায় না, স্বচক্ষে দেখবে তবে বিশ্বাস করবে, তো বিশ্বাস হয়নি, আল্লাহ আল্লাহ রসুলের কথায় বিশ্বাস হয়নি, আলেম ওলামাদের কথা বিশ্বাস হয়নি, মোল্লাদের কথায় বিশ্বাস হয়নি, সুযোগ আছে ফিরে আসা? কোন সুযোগ নেই। আবার জাহান্নামের একটা দৃশ্য, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করতে থাকবে, রাব্বানা আখরিজনা নাআমাল সালিহা, তারা বলবে আল্লাহে আমাদের রব, আমাদেরকে বের করো জাহান্নাম থেকে, আমরা ভালো কাজ করব, গায়র আল্লাহ যে কন্যা না আমাল, যা করতাম তা আর করব না, যে কাজ, যে খারাপ কাজ করতাম তা ছাড়া আমরা ভালো কাজ করব। আল্লাহ বলবেন আওয়াল আমনু আম্মির কুম্মা এটা জাক্কারু ফিহি মান তাজাক্কার, আমি কি তোমাদেরকে এমন বয়স দিইনি যে বয়সের মাঝে যদি উপদেশ গ্রহণকারী উপদেশ গ্রহণ করতে চাইতো তাহলে করে নিত, বয়স দিয়েছি না দিইনি তোমাদেরকে? 60, 70, 80, 90, 100 বছর বয়স দিয়েছি, সুযোগ দিয়েছি। আমরা এর আগে একবার শুনেছি 60 বছর বয়স হয়ে গেলে আর আল্লাহর প্রতি কোনো ওজর থাকে না, ব্যাস তোমাকে 60 বছর তোমার জীবন চলে গেল, যাক 10 বছর 15 বছরের সাবালক হয়েছে, তখন তোমার জ্ঞান বুদ্ধি হয়েছে, তারপর থেকে কত বছর? প্রায় 45 বছর। তো 45 বছর সুযোগ তুমি পায় গ্রহণ করনি কেন? কেন বুঝতে শিখোনি? কেন বোঝনি? এখন আবার নতুন করে না, তাজুকু ফামালিল জালিমিন মিননাসে, এখন চলো, এখন আস্বাদন গ্রহণ করো, এখন স্বাদ গ্রহণ করো, আর জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই। وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا, সেদিনে সেদিনে হ্যাঁ নিজে জালেমরা আঙ্গুল কামড়াতে থাকবে, মানে আফসোস এত হবে যে আঙ্গুল কামড়াতে থাকবে, বলবে ইয়া লাইতানি, আফসোস আমি যদি রাসুলের পদ গ্রহণ করতাম। কার পথ? রাসুলের পথ, কোন ইমামের পথ না, কোন পীরের পথ না, কার পথ? রাসুলের পথ। ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খালিলা, হায়রে আফসোস যদি আমি অমুককে অন্তরঙ্গ বন্ধু না করতাম, অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ না করতাম। এখন অন্তরঙ্গ বন্ধু রূপে আমরা অনেকে গ্রহণ করে থাকি, তো এই যে আফসোস করবে কাউকে, এমন কোন কাফেরকে অন্তরঙ্গ বন্ধু করেছিল যে সে বলবে লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, আমাকে জিকির থেকে, জিকির আসার পরে কি করেছিল? ফিরিয়ে দিয়েছিল, মানে আমাকে হেদায়াত গ্রহণ করতে দেয়নি, মুসলমান হতে দেয়নি, কোরআন মানতে দেয়নি, হাদিস মানতে দেয়নি, এমন বন্ধু। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান মানুষের জন্য কি বিপদকালে পরিত্যাগকারী। শয়তান ওই যে আমাদের বলে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া, শুনেছেন? গাছে তুলে দেবে, হে ওঠ ওঠ খুব ভালো, দেখ ফলকা ফলকা দিয়ে উঠিয়ে দিল, দিয়ে মইটা সরিয়ে নিল, কেমন হবে? এবার নামতে পারবে? আমার মতো লোক তো নামতেই পারবে না, আপনার হয়তো গাছ থেকে কোন রকম করে, বাস শয়তান এরকম খুব বোঝাবে, খুব ভোলাবে, যুদ্ধ লাগিয়ে দেবে না, ফিরে বাস পিছন ফিরে চলে যাবে, এই হচ্ছে শয়তান। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমার বন্ধু আমাকে ভ্রষ্ট করেছিল, এইভাবে বন্ধুরাই ভ্রষ্ট করবে। আর এই কথাও আপনারা জানেন যে যে যাকে ভালোবাসে তার সাথে কাল হাসর হবে, তাই না? প্লেয়ার তো প্লেয়ার, অভিনেতা তো অভিনেতা, আর যেমন নিজে রাজনৈতিক নেতা তো রাজনৈতিক নেতা, ইমাম তো ইমাম, পীর তো পীর, যেমন যাকে আপনি ভালোবাসবেন কাল ইনশাআল্লাহ হাসর হবে তার সাথে। সুতরাং এ শয়তানি চক্রান্ত আছে, শয়তানি তো আছে, আর মাঝে মানুষ ভ্রষ্ট করছে, তো সেই মানুষকে দোষ দেবে, কিন্তু দোষ দিয়ে কোনো লাভ হবে? কিন্তু আফসোস করবে যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করে রাসূলের পথ গ্রহণ অবলম্বন করতাম। আল্লাহু আকবার। অন্য একটি দৃশ্য, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নারি ইয়াকুলুন, يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. ده جهنمي جهنمي তাদের চেহারাকে আগুনে উলট পালট করা হবে। আল্লাহ আকবার। দেখেছেন ওই সেওয়ায়া, দেখেছেন সেওয়ায়া, সেওয়ায়া কিভাবে ঘোরে? মুরগি যখন মুরগিকে গোটা গোটা মুরগিকে ঝলসানো হয়, পোড়ানো হয়, তাই না? সবই করা হয়। সবই মানে কি? ভোনা, ভোনা হয় নাকি? বাংলাতে কি বলে সেওয়ায়াকে জানি না, ভোনা হয় বা পোড়ানো হয় পুরো। হ্যাঁ, তাপে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে সমস্ত চর্বি তার থেকে বের হয়ে যায়। কেমন? এইভাবে জাহান্নামীদের চেহারা, মানে জাহান্নামীদেরকে, তাদেরকে উলট পালট করে আগুনে কি করা হবে? ওইভাবে পোড়ানো হবে, সেঁকা হবে, দগ্ধ করা হবে। আর তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হাই আফসোস আমাদের। আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূল, যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। ওয়াকালু রব্বানা, তখন তারা বলবে এই দোষ, মানে দোষ চাপাবে, আমার কোনো দোষ নাই। দেখো জাহান্নামে যে বলছে না, স্ত্রী যাবে, স্ত্রী বলবে আয় আল্লাহ আমার দোষ নেই, আমার স্বামী আমাকে পর্দা করতে দেয়নি, আমাকে নামাজ পড়তে বলেনি, বলবে না? বলবে না। ছেলে বলবে বাপ আমাকে কিছু বলেনি। এইভাবে একে অপরকে দোষ চাপাবে, কিন্তু দোষ চাপে কোনো লাভ আছে? শয়তানের ঘরে দোষ চাপাবে, শয়তান বলবে জাহান্নামে, জাহান্নামে লেকচার দেবে শয়তান, বলছে ভাইরা শোনো। হ্যাঁ, ভাই বলবে না, শোনো তোমরা আমার অনুসরণ করেছিলে কিন্তু আমি তোমাদের হাতে ধরে আনিনি, তোমরা বলা মাত্রই চলে এসেছিলে, সুতরাং আজকে ফালা তালু মুনি, আমাকে আমারকে আমার নিন্দা করো না, আমাকে ভর্সনা করো না, ফালু লুম আনফুসাকুম, নিজে নিজেকে ভর্সনা করো না। বাস যখন এইরকম ভাষণ দেওয়া শেষ হবে, আফসোস হবে না? হবে না, বিশাল আফসোস। দোষ দিয়ে কোনো লাভ নেই, কিন্তু দোষ দিচ্ছে। কালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা, আমাদের মধ্যে যারা বড় ছিল, নেতা ছিল, মোড়ল ছিল, মাতবর ছিল, তাদের অনুসরণ করেছি, তারা যা বলেছে তাই শুনেছি, তারা যা বলেছে তাই শুনেছি। ফা আদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওরাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তুমি ঠিক আছে আমাদেরকে আযাব দেবে, ওদেরকে ডবল আযাব দাও, কারণ ওরা ভ্রষ্ট করেছে, ওদেরকে ডবল আযাব দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং বিশাল লানত করো। এখানে ডবল আযাবের জবাবে আল্লাহ তাআলা কি বলছেন? কালাত খুলুফি মুমিন কাল খালাত মিন কাবলিকুম মিনাল জিন ওয়াল ইনস ইন ফিন্নার কুল্লামা দাখালাত উম্মাতুন লানাত উখতাহা, মানে যখনই এক এক একটা জাতি জাহান্নামে যাবে, আর একটা জাতি জাহান্নামে গিয়ে একে অপরকে কি করবে? দোষারোপ করবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিয়ান, যখন তারা সবাই ওখানে জমা হয়ে যাবে, কোথায়? জাহান্নামে। কালাত উখরাহুম লিউলাহুম, যখন শেষের দলটা প্রথম দলের জন্য বলবে, হা উল রব্বানা হা উলাই আদাল্লুনা, ওরা আমাদেরকে ভ্রষ্ট করেছিল, ফা আতিহিম আযাবান দিফা মিনান নার, ওদেরকে ডবল শাস্তি দাও। কালা লি কুল্লিন দিফ, তোমাদের সবারই জন্য রয়েছে ডবল আযাব, ওয়ালা কিল্লা তাআলামুন, কিন্তু তোমরা জানো না। এখানে ওই দিফের জবাব হলো, এখানে দোষ চাপিয়ে লাভ হবে না। যখন সময় দিয়েছিলাম আর এইসব কথাও বলেছিলাম যে এইভাবে বলা হবে, বলা কয়া হবে, তোমরা এই বলবে, তোমরা সতর্ক হওনি। এবারে চলুন আফসাস, আফসোস আর কার হবে? আবু জার রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে আবু জার এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাকে আমেল বানান। আমেল বানান মানে, মানে কোনো একটা দায়িত্ব দেন, সেখানে আমি কাজ করব। যেমন ডিস্ট্রিক্ট, জেলার কি হয়, জেলা শাসক হয়, তারপরে ইউনিয়নের কি হয়, চেয়ারম্যান হয়, তারপরে মানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নিচে যেগুলো আর কি, যে কোনো একটা দায়িত্ব আমাকে দেন, আমি সেখানে কাজ করব। বুঝতে পারলেন? এমনিতে হাদিসে আছে যে কোনো পদ চেয়ে নিতে হয় না, পদ চেয়ে নিতে হয় না। আবু জার বললেন যে আমাকে এক জায়গায় কাজে লাগান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদারাবা বিয়াদিহি আলা মানকাবি, আমার এখানে বাহুমূলে হাত থাপড়ে বললেন, ইয়া আবা জার ইন্নাকা যাঈফ, আবু জার তুমি দুর্বল মানুষ, আবু জার তুমি দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানা, আর এই যে তুমি যে দায়িত্ব চাইছো এটা হচ্ছে আমানত, যে দায়িত্ব চাইছো মানুষ চড়ানোর দায়িত্ব, তাই না? মানুষের মাল আসছে, রাস্তা করার জন্য আসছে, সেখানে কাটমানি হচ্ছে না, হচ্ছে না? কাটমানি হয় না, হয় না, না সব টাকা ব্যয় করা হয়, পানি পানি ব্যবস্থা করার জন্য আসছে, কল কুয়ো করার জন্য আসছে, রাস্তা করার জন্য আসছে, কিংবা বাড়ি তৈরি করার জন্য আসছে, যে সরকারি প্রজেক্টগুলো আসছে সেখান থেকে মানুষের লোভ হয় না, হয় না যে আমারও কিছু খায় না, খায় না লোকে জনগণের টাকা হরপ করে। সুতরাং এটা হচ্ছে আমানত, আর এই আমানতে খেয়ানত হলে ওয়াইন্নাহা ইয়াউমাল কিয়ামাতে খিজিউ ওয়া নাদামা, কেয়ামতের দিন হচ্ছে লাঞ্ছনা এবং আফসোস। কেয়ামতের দিনে কি হবে? লাঞ্ছনা কেন হবে? যেহেতু তুমি তাতে খেয়ানত করে বসবে, আমার ভয় হচ্ছে তুমি খেয়ানত করে বসবে এবং ফলে কেয়ামতে লাঞ্ছনা আর কি হবে, আফসোস হবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদাল্লাযী আলাইহি ফিহা, তবে যে হক নিজে হক আদায় করবে, আমানত আদায় করবে, আমানতে কোনো খেয়ানত করবে না, তার কথা আলাদা। কিন্তু এই দায়িত্ব নিয়ে, রাষ্ট্রের এই দায়িত্ব নিয়ে, জনগণের এই দায়িত্ব নিয়ে যে খেয়ানত করবে তার জন্য আফসোস হবে কেয়ামতে, যেহেতু সেদিন সে বুঝতে পারবে। এই জন্যই আরেকটা হাদিসে আছে, আবু যারের হাদিস, ইন্নি আরাকা যাইফান ওয়া ইন্নি উহিব্বুলাকা মা উহিব্বুলাম নাফসি, আবু যার আমি তোমাকে দুর্বল দেখছি এবং আমি তোমার জন্য তাই ভালোবাসি যা আমি নিজের জন্য ভালোবাসি। সুতরাং কি ফালাত আমুরান্না আলা ইসনাইন ওয়ালা তাওয়াল্লাইনা মা আলা ইয়াতিম, শুনে রাখেন ভালো নসিহত, ভালো উপদেশ, তুমি অবশ্যই দুজনের নেতা হইও না, মানে নেতা হতে চেয়েও না, নেতা হতে চাওয়া বিশাল কঠিন, নেতা হতে অনেকে শখ আছে নেতা হওয়া, তাই না? কিন্তু নেতা হতে চাওয়া, পদ চাওয়া খুবই কঠিন জিনিস। আর এতিমের মালের তত্ত্বাবধায়ক হইও না, এতিমের মাল হচ্ছে যে ইন্নামায়া করুণা বিবতুনি হিমনার, যারা এতিমের মাল খায় তারা নিজেদের পেটে কি খায়? আগুনের আগুন খায়, অঙ্গার খায়, তাই না? তো এই দুটো কাজ খবরদার করো না। আর তার মানে হচ্ছে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হইও না, ক্যাশিয়ার বিশেষ করে মসজিদের ক্যাশিয়ার হইও না, মাদ্রাসার ক্যাশিয়ার হইও না, এতিমখানার ক্যাশিয়ার হইও না। এতিমের মাল যেখানে জনগণের মাল, গরিবদের মাল আছে, আর তুমি সেখান থেকে যদি খেয়ে ফেলো তো বুঝতেই পারছো কি অবস্থা হবে। তো এই আফসোস হবে কাল কেয়ামতে। সব থেকে বড় আফসোস ওলামারা বলেছেন, যখন তুমি দেখবে তোমার মাল অন্যের মিজানে গেছে, কেয়ামতের দিনে মিজান হবে, তাই না? বাসানন্দা কি কি ওজন হবে কেয়ামতের দিনে? দাঁড়িপাল্লা খাড়া করা হবে, সেখানে ওজন করা হবে, ওজন করে নির্ণয় জান্নাত জাহান্নাম। কি কি ওজন করা হবে? আমল আমল নামা আর আমলকারী, আল্লাহ আকবার, আমল আমল নামা আমলকারী। তো এখানে মিজানে দেখবেন যে আপনার মাল আপনি দেখে চিনতে পারবেন যে মালটা আপনার, কিন্তু দেখবেন অন্যের মিজানে চলে গেছে, আপনার মিজানে নেই। আফসোস হবে না? হবে না। কিভাবে গেল হুজুর? আপনি না খেয়ে খেয়ে না খেয়ে কার্পণ্য করে দান না করে জমি জমি রাখলেন, দিয়ে মারা গেলেন। মারা যাওয়ার পর সেই মাল কারা পেল? ওয়ারেসরা পেল, কিংবা আর কেউ পেল? ওয়ারেসরাই পেল। ওয়ারেসরা পেয়ে তারা হয়তো দান করলো, খায়রাত করলো, তখন তাদের মিজানে চলে গেল। অথচ মান উপার্জন কে করেছে? আপনি করেছেন, কিন্তু আপনার মাল চলে গেল অন্যের মিজানে। আরেকটা আফসোস হবে, সেটা হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনার নেকি অন্যের মিজানে চলে গেল, তাই না? হেলালের নেকি বিলাল, হেলাল কোথায় গেল? হেলালের নেকি বিলালের পাল্লায় চলে গেল। কিভাবে যাবে? যখন বিলালের প্রতি অন্যায় করবে, গীবত করবে, তারপরে অন্যায় ভাবে তাকে মারবে, অন্যায় ভাবে তার মাল হরপ করবে, আর দুনিয়াতে তওবা করে মাপ চেয়েও যাবে না, তওবার যে শর্ত আছে পালন করে যাবে না, কেয়ামতের দিনে তার প্রতিশোধ দেওয়া হবে না? হবে না। কি দিয়ে প্রতিশোধ দেওয়া হবে? নেকি দিয়ে। তখন আফসোস হবে না? হবে না। আপনার নেকি তার মিজানে, হেলালের নেকি বিলালের মিজানে, অবশ্যই হেলালের আফসোস হবে। আর একটি শেষ হাদিস বলে আফসোসের কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে সূরা মারিয়াম 39 নম্বর আয়াতে বলছেন, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয়ুআনজিরহুম ইয়াউমাল হাসরাতি ইজ কুদিয়াল আমরু ওয়া হুম ফী গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। ওদেরকে ভয় দেখাও, ওদেরকে সতর্ক করো সেই দিন সম্পর্কে, সেই আফসোসের দিন সম্পর্কে, যেদিন ফয়সালা করে দেওয়া হবে, অথচ তারা গাফলাতে রয়েছে, গাফলাতে গাফিলতে রয়েছে, তারা কি বলে মানে উদাস্য ঐদাস্যে রয়েছে, উদাসীনতায় রয়েছে। ওয়াহুম লা ইউমিনুন, তারা বিশ্বাস করে না। কি হবে কিয়ামতের দিনে? আপনারা সবাই জানেন যখন শেষ ফয়সালাটা হবে, যেদিনে ফয়সালা হবে, শেষ ফয়সালা সেটা কি? জান্নাতিরা জাহান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তারপরে আল্লাহ বলবেন এ জান্নাতীরা তোমরা এসো শোনো, এই জাহান্নামীরা এসো শোনো। জান্নাতীরা ভাববেন যে আবার কি হলো, জাহান্নামীরা ভাববে হয়তো বা কোনো হালকা হওয়ার কোন ব্যবস্থা হচ্ছে কিনা, এই ধরনের যে যার মন ভাববে। তারপরে মাঝখানে একটা দুম্বাকে আনয়ন করা হবে, দুম্বা এই বলে তোমরা চেন এটা কি, দুম্বা দুম্বা না এটা হচ্ছে মৌত, তার মানে মৌতকে দুম্বার আকার দিয়ে সবার সামনে উপস্থিত করা হবে। তারপরে বলা হবে এটাকে জবাই করো, কাকে জবাই করবে, দুম্বাকে না মৌতকে, মৃত্যুকে জবাই করা হবে। তখন বলা হবে হে জান্নাতবাসীরা তোমরা এখানে চিরস্থায়ী থাকো, এরপরে তোমাদের আর কখনো মৃত্যু হবে না। আর হে ইয়া আহলান নার, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, আর এদেরকে বলা হবে ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, এই জাহান্নামবাসীরা তোমরা এখানে চিরস্থায়ী থাকো আর কোনো মরণ হবে না। তখন আফসোস হবে, বিশাল আফসোস, কাদের হবে, জান্নাতীদের না না, কাদের আফসোস হবে, জাহান্নামীদের সর্বনাশ। এবার তো আর কোনোদিন মরণ নেই, চিরদিন আমাদেরকে এইভাবে শাস্তি ভোগ করতে হবে। তবে কিছু জাহান্নামী আছে যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে একদিন না একদিন বেহেশতে যাবে, তারা কারা, তারা মুমিন যারা শিরিক করেনি, তাদের তৌহিদ ছিল, ফলে তাদের সাজা ভুগে আর তওবা করে, পাপ থেকে তওবা করে মরেনি যেহেতু, তো সে একদিন একদিন যাবে। কিন্তু এই চিরস্থায়ী জাহান্নামবাসী কারা হবে, যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, যারা নাস্তিক, তারা চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আফসোসের দিন যেন আফসোস না করতে হয়। আরেকটা কথা বলতে ভুলে যাব, সেটা হচ্ছে যে মুমিনদের আফসোস, মুমিনদের আফসোস হবে কেয়ামতের মাঠে, কেয়ামতের মাঠে মুমিনদের একটা আফসোস হবে। আর সেটা হচ্ছে যে এমন মজলিসে বসবে, সে মজলিসে যদি আল্লাহর জিকির না করে, মজলিসে বসলাম কিন্তু আল্লাহর জিকির হলো না, বহু কিছু জিকির হলো, বন্ধুত্বের বান্ধবী কি বলে বান্ধবতা যাই হোক সব কিছু মানে হাসা হাসি অনেক কিছু হলো কিন্তু আল্লাহর জিকির এলো না, কাল কেয়ামতে গিয়ে কি করতে হবে, আফসোস করতে হবে মুমিনদেরকে। বিশেষ করে মুমিনদের ব্যাপারে আছে যে মজলিসে বসলো অথচ আল্লাহ জিকির করলো না, তো তাকে কেয়ামতে কি হবে, তাদের আফসোস হবে যে যদি জিকিরটা করতাম। তারপরে আরো আফসোস হতে পারে যখন চোখের সামনে দেখবেন যে জান্নাতের মর্যাদা পেয়েছে, তখন আপনার ঈর্ষা হবে না হবে না, ঈর্ষা হবে। হাফেজকে বলা হবে তুমি এক একটা আয়াত পড়ো আর জান্নাতের শ্রেণী উঠতে থাকবে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে কি না, যাও চড়তে চড়তে একবার ফার্স্ট ক্লাসে চলে যাও, তখন আফসোস হবে না হবে না, এ তো আফসোস হওয়ারই কথা। তো বহু আফসোসের দিন যেন আফসোস না করতে হয়, সেরকম প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।